রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। সেই ফরিজা আঞ্জাম দেওয়ার জন্যই আজকে যারা মাঠে ময়দানে কাজ করছেন, বিভিন্ন সময় মাসআলা মাসায়েলের জন্য আপনাদেরকে ধর্ণা দিতে হয় এক শ্রেণীর কিছু নামধারী আলেমের কাছে, আর তারা মানুষকে বিভ্রান্ত করে। এই সমস্যা সমাধানের জন্য আমাদের আয়োজন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ইসলামিক এডুকেশন, ইসলামিক শিক্ষার উপরে একটা ডিপ্লোমা কোর্স, একদিন ব্যাপী একটা ক্লাস, যার মাধ্যমে এক একটা বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে একটা কিতাব দিয়ে দেওয়া হবে, যেটা পড়লে পরে ওই বিষয়ের প্রয়োজনীয় এলেম আপনাদের কাছেই থাকবে। আজকে তার প্রথম ক্লাস রমজানের মাস, ইসলামের গুরুত্বপূর্ণ একটি মাস, ইসলামের পঞ্চ বেনার একটি বেনার সম্পর্ক সিয়ামের সাথে। এমাসি খুলে দেওয়া হয় জান্নাতের দরজা সমূহ, এমাসি বন্দী করে দেওয়া হয় শয়তানকে, অসংখ্য পাপীদেরকে মুক্তি দেওয়া হয় এমাসি। এটি দোয়া কবুলের মাস, এটি তওবার মাস, এটি জিকির আজকার তাসবিহ তাহলিলের মাস, সহমর্মিতার মাস, আত্মসংযমের মাস, এটি জিহাদের মাস। এ মাসে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধে বা মক্কা অভিযানের মতো গুরুত্বপূর্ণ জিহাদ। এ মাসে ফরজ করা হয়েছে সিয়াম, যা ইসলামের পঞ্চ বেনার একটি, যে সিয়ামের পুরস্কার দিবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সিয়ামকে যথাযথভাবে পালন করার জন্য প্রয়োজন যথাযোগ্য এলেন, এজন্যই ফিকহ সিয়াম। সিয়াম শব্দটি সাওম শব্দের বহুবচন, সাওম অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা, সাধারণ অর্থে বিরত থাকা। আপনি কিছুক্ষণ কথা না বলে বিরত রইলেন, শাব্দিক অর্থে সম হয়ে গেছে। মূর্তির সামনে কিছুক্ষণ গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকল, এক মিনিট নীরবতা, শাব্দিক অর্থে সম। দলিল কোরআনে বলা হয়েছে সূরা মারিয়াম 26 নম্বর আয়াত, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا, তুমি যদি কোনো মানুষকে দেখতে পাও, فَقُولِ إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا, আমি দয়াময় রহমানের উদ্দেশ্যে সওম মানত করেছি, আমি কারো সঙ্গে কথা বলব না। মারিয়ামের কাহিনী। এখানে সওমান শব্দটি কথা না বলার অর্থে, বিরত থাকার অর্থে ব্যবহার করা হয়েছে। ইসলামের পরিভাষায় সওম কাকে বলে? যাকে আমরা রোজা বলি, এটার ইসলামিক পরিভাষা হচ্ছে সওম। আমরা ইসলামিক পরিভাষা ব্যবহার করব, এটা এ জাতির দুর্ভাগ্য, ভারতবর্ষের মুসলিম জাতির জন্য দুর্ভাগ্য। তারা কোরআন এবং হাদিসের পরিভাষাকে পরিবর্তন করে অগ্নিপূজকদের পরিভাষা গ্রহণ করেছে। নামাজ অগ্নিপূজকদের ইবাদতের নাম, রোজা ইসলামের কোন পরিভাষা নয়। আমরা সালাতকে বানিয়েছি নামাজ, সিয়ামকে বানিয়েছি রোজা,

এগুলোর থেকে আমরা বিরত থাকব, যাতে করে আমাদের সিয়ামটা যথাযথ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক সায়েম আছে যারা সিয়াম পালন করছে কিন্তু বিনিময়ে সে কেবল ক্ষুধা তৃষ্ণা ছাড়া কিছুই পাচ্ছে না। আর অনেক রাত্রি জাগরণকারী আছে যে কেবল রাত্রি জাগরণ করা ছাড়া কিছুই পায়নি। এটা যেন আমাদের না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা থেকে বাঁচান, আমিন। এবারে সিয়ামের প্রকার ভেদ, সিয়াম কত প্রকার? সিয়াম মৌলিক ভাবে চার প্রকার। চার প্রকার আপনার দেখুন কোন নামাজের সাথে আছে। রমাদানের সিয়াম ফরজ, আসলে ফরজ, দুই নম্বর নফল, তিন নম্বর হারাম, চার নম্বর মাকরু। এই চার প্রকারের ছয় আছে। ফরজ ছয় নম্বর তিন প্রকার, রমাদানের সিয়াম এটা ফরজ। এরকম হয় কাফফারার সিয়াম, সূরা নিসার ৯২ নম্বর আয়াতে বলা আছে, কেউ যদি কাউকে ভুল করে হত্যা করে তাহলে সেক্ষেত্রে লাগাতার দুই মাস সওম রাখতে হবে, এটাও ফরজ। যদি ওই যে আর কাফফারা আর অন্য বিষয়গুলো তার না থাকে তাহলে সওম রাখতে হবে দুই মাস। আরেকটা হচ্ছে মানতের সওম, কোরআনে বলা আছে বলে ইউফু নুজুরহুম, তারা যেন তাদের মান্নত পূর্ণ করে। কাজে কেউ যদি সিয়ামের মান্নত করে তাকে পূর্ণ করা জরুরি, এটাই ফরজ হয়ে যাবার পরে। সূরা হজের ২২ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতে বলা আছে। এবার হচ্ছে নফল সওম, ফরজ সওমের অতিরিক্ত আছে কিছু নফল সওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সওম রাখতেন। আয়েশা থেকে হাদিস এখানে দেওয়া আছে, কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমনভাবে সিয়াম পালন করা শুরু করতেন, মনে করতাম যে আর তিনি কখনো সিয়াম ভাঙবেন না, আবার তিনি সিয়াম ভাঙা শুরু করতেন, মনে করতাম যে আর নফল সিয়াম রাখবেন না। এটা নফল সিয়ামের ব্যাপারে বলা হয়েছে বুখারীর ১৯৬৯ নম্বর হাদিস। এরকম শাওয়ালের মাসের ৬ সিয়াম, এটা নফল সওম। হাদিসে বলা হয়েছে আবু আনসার থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের সিয়াম আদায় করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতপর শাওয়ালে ৬টা সিয়াম রাখলো, কানা কা সিয়াম ইত্তাহার, সেজন্য সারা বছর সিয়াম রাখলো। এটা এভাবে বছরে ৩৬০ দিন, তাহলে আপনি যখন এক একটা রোজার ১০ গুণ সওয়াব দেওয়া হয় তাহলে ৩০টায় কতদিন হয়? ৩০০, আর ৬টায় কতদিন হয়? এভাবে রমজান মাসের পরে যখন শাওয়ালের ৬টা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য সারা বছর সওয়াব রাখবো। হাদিসটা মুসলিমের, সহিহ মুসলিমের ২৮১৫ নম্বর হাদিস। এমনিভাবে আরাফাত দিবসের সওম, দলিলগুলো আপনারা দেখে নেবেন, যেহেতু সময় আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার সামনে রয়ে গেছে। মহররম মাসের সওম হাদিসের বলা আছে সবচেয়ে উত্তম, রমজানের পরে সবচেয়ে উত্তম সওম হচ্ছে মহররমের সওম। এরকম আরাফার দিবসের সওম সম্পর্কে বলা হয়েছে যে আশা করা যায় যে এক বছর আগের এবং এক বছর পিছনের গুণা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সহিহ মুসলিমের ২৮০৩ নম্বর হাদিস। তবে আরাফাতের ময়দানে তার অবস্থান করছে হাজির সাহরা তারা না, এটা হলো গায়রে হাজদের জন্য এই ফজিলত। এরপরে শাবান মাসের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি শাবান মাসে অনেক সিয়াম রাখতেন, হাদিস এখানে দেওয়া আছে। এরপরে প্রতি মাসের ৩ দিন সিয়াম, যে সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। এরপরে ৬ নম্বর দেওয়া আছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম আল্লাহ রাসূল করে রাখতেন। এরপরে সোমে দাউদ ৭ নম্বরে লেখা আছে দাউদের সিয়াম, একদিন সিয়াম রাখতেন একদিন ভাঙতেন, এটা সবচেয়ে উত্তম সওম, কষ্ট বেশি সওয়াব বেশি। এবং আশুরার সিয়াম, এগুলো সবই নফল সওমের অন্তর্ভুক্ত। আশুরার সওমের ক্ষেত্রে আমরা কিভাবে রাখবো তা এখানে লিখে দিয়েছি যে উত্তম হচ্ছে আশুরার ১০ তারিখের সাথে একদিন আগে ৯ তারিখ সিয়াম রাখা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে ৯ তারিখে সিয়াম রাখবো। হাদিসটা একটু আগে গেছে, দেখে নেবেন। আরেকটা হচ্ছে ১০ তারিখের সঙ্গে ১১ তারিখ যুক্ত করে রাখা, আরেকটা হচ্ছে শুধুমাত্র ১০ তারিখে রাখা। শুধুমাত্র ১০ তারিখে রাখাটা নিষেধ করা হয়েছে যেহেতু ইহুদিরা ওই একটা সিয়াম রাখছে, এই কারণে। এটা হলো নফল সওম, এতগুলো সওম।

হাদিসে আসছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়াতের উপরে। বুখারী এক নম্বর হাদিস আর মুসলিমের 5036 নম্বর হাদিস। এগুলো প্রথম রুকন নিয়াত করা। তবে নিয়াত পড়া না, নিয়াত করা, এটা একটু পরে আলোচনা আসতেছে। আর দ্বিতীয় নম্বর রুকন হচ্ছে আল ইমসাক আনিল মুফাত্তারাত, অর্থাৎ সিয়াম ভঙ্গের যে সমস্ত কারণ আছে এগুলো থেকে বিরত থাকা, খানা পিনা স্ত্রী ব্যবহার করা এগুলো বিরত থাকা, এই দুটো রুকন। এরপরে নিয়াত কাকে বলে, নিয়াতের সংজ্ঞা এখানে দেওয়া আছে আরবি লিসান আল আরব থেকে দেওয়া, বিভিন্ন হাদিস থেকে দেওয়া। আর নিয়াত হইয়া কসদুল কলব, নিয়াত হচ্ছে মনের সংকল্প। ওয়ালা ইয়াজিবু তালাফুযু বিমা ফিল কলবি মিন শাইইন মিনাল ইবাদাত, মনের ইচ্ছাটাই হচ্ছে নিয়াত, এটা মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। ইল্লা বিন নুসুক, কুরবানি হজ ছাড়া, হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়াত মুখে উচ্চারণ করেছেন, লাব্বাইকা বি হাজ্জাতিন লাব্বাইকা বি উমরাতিন, এটা আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু ওখানে মুখে উচ্চারণ করা সুন্নাহ, এছাড়া অন্যগুলোতে মুখে উচ্চারণ করা সুন্নাহর পরিপন্থী। হাদিস গুলো যখন জবাব দিয়েছেন তো নিয়াত হয়ে গেল। এখন নিয়তকে রাতেই করতে হবে, অনেকগুলো হাদিস আপনি দেখে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইউজাম্মিউল সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়ামালা, যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের দৃঢ় নিয়াত করলো না তার সিয়াম হবে না। এবং আরো অনেক হাদিস দেওয়া আছে দেখে নেবেন। এই জন্য ফরজ সিয়ামের মাসআলা হচ্ছে রাতের বেলায় নিয়াত করতে হবে, সুবহ সাদেকের পূর্বে নিয়াত করতে হবে। নফল সিয়ামের জন্য দিনের বেলায় নিয়াত করলে চলবে, যদি না খেয়ে থাকে। এর দলিল আছে এখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশার কাছে বলছেন, আয়েশা তোমার কাছে খাবার কিছু আছে কি? বলছেন না, খাবার মা ইন্দা না চাই, আমাদের কিছু খাবার নেই। কালা পাইনি সয়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি তাহলে সয়েন সিয়াম নিয়াত করলাম। এটা কি রমজানের সিয়াম ছিল? তাহলে খাবার পেলেন কেন? আপনারা খেয়াল রাখবেন, আপনাদেরকে অনেক সময় আমাদের দেশের পণ্ডিতরা বিভ্রান্ত করবে যে আপনি আদু করতে পারেন না, এগুলো দেখাই দিবে। একটু কান খোলা রাখবেন, ফরজ ছাড়াতে পারে মোনাজাত নাই, আল্লাহর দূর করেন নাই কখনো। এত খুঁটিনাটি বিষয় সবগুলো হাদিসে আছে, উজু করা, গোসল করা, তাইয়ামুম করা, আজান দেওয়া, তাকবীরে তাহরীর শুরু করে সালাম দেওয়া পর্যন্ত, সালামের পরে আল্লাহ নবী কি দোয়া করতেন সব আছে। আল্লাহর নবী যদি আমাদের দেশের মতো প্রচলিত মোনাজাত করতেন আল্লাহুম্মা আমিন, হাদিস থাকতো না? এটা নাই তো। এখন আমাদের যারা, আপনারা যারা এই হাদিস কিছুটা জানেন, এরা বললে ওরা দেখে গেছে হাদিস, আসসালাতু মাসনা মাসনা, সালাত দুই দুই রাকাত করে, ওই হাদিসে হাত তোলার কথা আপনাকে দেখাই দিল। আপনি বলবেন ভাই শুরুতেই তো বলা আছে আসসালাতু মাসনা মাসনা, সালাত দুই দুই রাকাত করে, এটা কোন সালাত? নফল সালাত। রাতে আপনি নফল সালাতে একা একা পরে হাত তুলে দোয়া করেন, আমরা তো ভালো বলি এটা। আমরা বলি ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত ভাবে এই যে একটা প্রচলিত মোনাজাত এটা সে চলছে, এটা বিদআত। আল্লাহ নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এখনো মক্কা মদিনায় নাই, এখনো আরব দেশে নাই এগুলো। এটা ওই যে দেশীয় গাছ গাছড়া তৈরি, আর একটা হালুয়া, এটা খুব মজা লাগে, এটা না হলে তৃপ্তি হয় না। এটা যদি অভ্যাস দেখবেন তারা মোনাজাত মোনাজাত নামাজটাই ধরো না, কারণ এই হালুয়া মুখে রুচি পারে, এটা না হলে আপনার মনে হবে যে কিছু হয় নাই। এই যে কত রাত্রে লম্বা লম্বা মনোরোধ দিল কি সবের নিয়তে কত রাত থেকে, আর ইমাম সাল্লাম আলাইহি কি কান্নাকাটি না করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে হাদিসটা বলা হয় আমরা আলোচনা করেছি, এরকম বই আছে সবাই বারো বই আছে, আমার গতদিন বইটা হয়েছে, ওই লেখাটা শুনে নেবেন। হাদিসগুলো আছে না ওখানে, ওই হাদিসটা যিনি বয়ান করেছেন তিনি বলছেন যে সামিতু মুহাম্মাদ, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে শুনেছি, উনি বলছেন হাদিসটা যাইফ। আচ্ছা তারপরেও যদি মেনে নেই ওই হাদিসটা, যে হাদিসটা আল্লাহ রাসূল বয়ান করেছেন রাত্রে আল্লাহ রাসূল কবরস্থানে গেলেন, ওই হাদিস তো কবরস্থানে গেল আল্লাহ রাসূল তার স্ত্রীকে জানাইছিলেন? জানান নাই। অথচ আছে আই কাজা আহলাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এসে বিবিদেরকে ঘুম থেকে উঠিয়েছেন, ওঠো নাও গেলে পানি মারতে বলছে হাদিসে। আর এইখানে চুবু চুবু চলে গেলেন, বিবিকে জানাইলেন না, সাহাবিদিকে জানাইলেন না, তো তোমরা চুবু চুবু যাও।

যারা টয়লেটে যাবেন বা বাইরে যাবেন স্ত্রীকে সাথে করে নিয়ে যাবেন। Thank you.

আর ভারতবর্ষের দেশেও কাজ যাত্রায় তৈরি ইসলামের দ্বারা অনুসরণ করে, ওখানে গিয়ে তারা জোহর পরে জোহর টাইম আসবে আসর টাইমে। এই জন্য বলে হজ করতে গেলেও বুঝে শুনে যাবেন, কেবল টাকা কম পাইল, আমাদের সাথে গেলে টাকা বেশি লাগে, আমার কাছে থাকি তো, যারা গেছে তারা জানে, হারামের একেবারে কাছে থাকি, ভালো জায়গায় থাকি, সবাইকে নিয়ে একসাথে থাকি, এই জন্য একটু বেশি, অনেকে আছে একটু সাতটার জন্য তুলে যায় আরেক জায়গায় গিয়ে হজটাই নষ্ট করে। আল্লাহ বলেছেন খুজু আন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের কার্যাবলী শিখো। আল্লাহর নবী এই কথা বলে আরাফাতের ময়দানে জোহর আসর একাত্তর বলেছেন, এই কথা বলেন নাই মিনার কি ওই যে মসজিদে নামিরা আরাফার ময়দানের মসজিদে যে জামাত হয় ওইটার সঙ্গে পড়লে একাত্রে পড়িতে হইবে, আর ওটার জামাত না পেলে ভিন্ন ভিন্ন পড়িতে হইবে, এ কথা আল্লাহর নবী বলেন নাই। এটা এই দেশের যাত্রায় তৈরি যে কিতাবগুলো ছাপা হয় তাতে লেখা আছে। যাই হোক, আমি যেটা আলোচনা করছিলাম সালাতের টাইম, জিব্রাইল চলে আসলেন প্রথম দিন জোহর পড়ে না আউয়াল হচ্ছে শেষের দিন শেষ হচ্ছে, ওই হাদিসের একটা অংশ আছে মাগরিবের সালাতের কথা, সেখানে বলা আছে ওয়াসাল্লা বি ইয়ানি আল মাগরিব হিনা আফতারা সাইম, আমাকে নিয়ে মাগরিব পড়লেন তখন যখন সায়েম রোজাদার ব্যক্তি ইফতার করে, ইফতারের টাইম হয়ে যায়। তাহলে মাগরিব পড়লেন কখন? তাহলে বোঝা মাগরিবের টাইম আর ইফতারের টাইম কি? মাগরিবের টাইম, মাগরিবের টাইম কোন সময়? সূর্যের উপর পরে। তাহলে ইফতারের টাইম কখন? এটা পরিষ্কার হয়ে গেল। এরকম ভাবে আরেক হাদিস দেখেন, সালাম আপনি আকোয়া থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইউসাল্লিল মাগরিব ইযা গারাবাত আশ-শামসু ওয়া তাওয়াজ্জিল হিজাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তেন কখন? যখন সূর্য অস্তমিত হতো এবং সূর্য অদৃশ্য হয়ে যেত, সূর্য অদৃশ্য হওয়ার পরে মাগরিব পড়তেন। তাহলে মাগরিবের টাইম সূর্য ডোবার পরে, আর সূর্য ডোবার পরে মাগরিবের টাইম, মাগরিবের টাইমে ইফতারের টাইম। তারপরে ওই হাদিসটা আগেই বললাম আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়তে যেতেন কয়েকটা খেজুর দিয়ে ইফতার করে, এটাও পরিষ্কার বলা আছে। এরপরে সুম্মা আতিমুস সিয়াম মিনাল লাইল, এই লাইল অর্থ কি? আসলে লাইল সূর্য ডোবার পর থেকে শুরু হয়ে যায়, তার অনেকগুলো দলিল এখানে দেওয়া আছে, দেখে নেবেন। এরপরে আমরা আলোচনা করব ইফতারের সময় কিছু দোয়া আছে, ইফতারের সময় দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইফতারের পূর্বের মতো দোয়া করা যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি, হে আল্লাহ আমি তোমার বিশ্বময় প্রশস্ত রহমতের উসিলায় তোমার কাছে আবেদন করি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমনি মাদার 1750 নম্বর হাদিস। ইফতার করার পরের দোয়া, ইফতার করার পরের দোয়া আছে, যাহাবাল জামাউ অবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাল জামাউ তৃষ্ণা দূর হয়ে গেছে, কি সুন্দর দোয়া দেখেন, যাহাবাল জামাউ তৃষ্ণা দূর হয়ে গেছে, অবতাল্লাতুল উরুকু রগগুলো ভিজে গেছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আর আমার জন্য আল্লাহর কাছে পুরস্কার এবং বিনিময় অবধারিত হয়ে গেছে। আবু দাউদের 2359 নম্বর হাদিসে দোয়াটা আছে। তো আমরা ইফতারের দোয়া শিখলাম, এরপরে অনেক আলোচনা আছে সাওমের ফজিলত, তো এগুলো আপনারা নিজেরা পড়ে নিলে বোধহয় ভালো হবে, কারণ এগুলো আপনারা বহুবার শুনেছেন। রোজাদারের জন্য কি করা হয়, 710 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সব আমল বৃদ্ধি করে দেওয়া হয়, কিন্তু সায়েনের জন্য তার ব্যতিক্রম, আল্লাহ তাআলা বলছেন যে এটা আমার জন্য, আমি তার নিজে পুরস্কার দিব। হাদিসটা আগেও গেছে কয়েকবার, এমনিভাবে সায়েনের জন্য একটা আলাদা দরজা থাকবে। বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাতে বাবান, নিশ্চয় জান্নাতে একটা গেট আছে, আলাদা গেট, স্বতন্ত্র গেট, ইউকালু লাহু আর-রায়্যান, যেটার নাম হচ্ছে রায়্যান, ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা, যেই দরজা দিয়ে শুধুমাত্র সায়েমগণ প্রবেশ করবে কিয়ামত দিবসে, যারা রোজা রেখেছে, লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রাহুম,